আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে, আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে, হারায় সেই মানুষে, হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়া ঘুরে কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে, আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে। সদা প্রাণ হয় উদাসী, পেলে মন হত খুশি দিবানিশি, দেখিতাম নয়ন ভরে, আমি প্রেমানলে মরছি জলে নিভর কেমন করে, বিচ্ছেদে প্রাণ কেমন করে দেখ না তোরা, ওরে দেখ না তোরা, হৃদয় চিরে কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে, আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে। তার তুলনাকি যার প্রেমে জগৎ সুখী, হেরিলে জুড়ায়া কি সামান্য কি দেখিতে পারে তারে, তারে যে দেখেছে সেই বোঝেছে ছাই দিয়ে সংসারে, সেই মজেছে ছাই দিয়ে সংসারে, ও সে না জানি কি কুহক জানে, না জানি কি কুহক জানে, অলক্ষে মন, ওরে অলক্ষে মন চুরি করে, কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে, আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে। কুলমান সব গেল রে, তবু না পেলাম তারে, প্রেমের লেশ নাই অন্তরে, তাইতে মোরে দেয় না দেখা সেরে, ও তার বসত কোথায় না জেনে তাই গগন ভেবে মরে, জানিস মানুষের উদ্দেশ্য যদি জানিস, কৃপা করে বলে দে রে আমার সুরিদ হয়ে বলে দে রে ব্যথায় ব্যথিত হয়ে বলে দে রে কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে হারায়ে সেই মানুষে হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্যে দেশ বিদেশে আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে আমি কোথায় পাবো তারে আমার মনের